তো জানতে চেয়ে না কি আমার সুখ কি আমার বেদনা, কখনো জানতে চেয়ে না কি আমার সুখ কি আমার বেদনা। তুমি কখনো দাওনি মালা, কেন দাও কাটার জ্বালা, তুমি কখনো দাওনি মালা, কেন দাও কাটার জ্বালা, কখনো জানতে চেয়ে না কি আমার সুখ কি আমার বেদনা, কখনো জানতে চেয়ে না কি আমার সুখ কি আমার বেদনা। বসে বসে আমি আজ স্মৃতির ঘাটে একলা, ঢেউগুনিতে বসে বসে আমি আজ স্মৃতির ঘাটে একলা, তুমি কখনো রোদে না নীলা আকাশ হয়ে যাও, কখনো সাগর মেঘলা, তুমি কখনো রোদে না নীলা যাও, কখনো সাগর মেঘলা, কখনো জানতে চেয়ে না কি আমার সুখ কি আমার বেদনা। আজও শুনি দূর থেকে ভেসে আসে কোন অচিন দেবের কান্না, আজও শুনি দূর থেকে ভেসে আসে কোন অচিন দেবের কান্না, যেন উদাসী বাতাসে তার সুর ভেসে যায় পাওয়া না পাওয়ার মোহনা, যেন উদাসী বাতাসে তার সুর ভেসে যায় পাওয়া না পাওয়ার মোহনা, কখনো জানতে চেয়ে না কি আমার সুখ কি আমার বেদনা, কখনো জানতে চেয়ে না কি আমার সুখ আমার বেদনা। তুমি কখনো দাওনি মালা, কেন দাও কাটার জ্বালা, তুমি কখনো দাওনি মালা, কেন দাও কাটার জ্বালা, কখনো জানতে চেয়ে না কি আমার